এসে থাকি, ঘুমিয়ে সে অপরাধ ভুল করে যদি ভালোবেসে থাকি, ঘুমিয়ে সে অপরাধ অসহায় মনে কেন জেগেছিল ভালোবাসিবার সাধ, ঘুমিয়ে সে অপরাধ। কত জানা সে তব ফুলবন মলায় ভ্রমর চাঁদের কিরণ, কত জানা সে তব ফুলবন মলায় ভ্রমর চাঁদের কিরণ, তেমনি আমিও আসিয়া কারণ অপরূপ উন্মাদ, ঘুমিয়ে সে অপরাধ। তোমার হৃদয়ে শূন্যে জ্বলিছে সতর বিশ্বসী তারা, তারি মাঝে আমি ধুমকে তু সম এসেছি নু পথ হারা, তবু জানি প্রিয় একদা নিশিথে মনে পড়ে যাবে আমারে চকিতে, তবু আমারে চকিতে সহসা জাগিবে উৎসব গীতে, সকরুণ অবসাদ ঘুমিয়ে সে অপরাধ ভুল করে যদি ভালোবেসে থাকি।